আল্লাহ তুমি সর্বগুণী চিরমহিয়ান, কুল জাহানের সকলে গায় তোমার গুণগান। আল্লাহ তুমি সর্বগুণী চিরমহিয়ান, কুল জাহানের সকলে গায় তোমার গুণগান। কুল জাহানের সকলে গায় তোমার গুণগান। চাঁদ সূর্যের গ্রহ তারা পাহাড় সারি সারি, সৃষ্টি তোমার ছড়িয়ে আছে দৃষ্টি সীমা ছাড়ি। চাঁদ সূর্যের গ্রহ তারা পাহাড় সারি সারি, সৃষ্টি তোমার ছড়িয়ে আছে দৃষ্টি সীমা ছাড়ি। তোমার নামে তসবিহ পড়ে নীল আকাশে পাখির ঝাঁক, ভোর না হতে শুনি তাদের কণ্ঠে মুহুর মুহুড়া। আহার করাও তাদের তুমি মহাগুণিয়ান, কুল জাহানের সকলে গায় তোমার গুণগান। কুল জাহানের সকলে গায় তোমার গুণগান। আল্লাহ তুমি সর্বগুণী চিরমহিয়ান, কুল জাহানের সকলে গায় তোমার গুণগান। কুল জাহানের সকলে গায় তোমার গুণগান। সাগর নদী ঝর্ণা ধারা গায় যে তোমার গান, তোমার দয়ায় বিশ্বভুবন আজ চলমান। সাগর নদী ঝর্ণা ধারা গায় যে তোমার গান, তোমার দয়ায় বিশ্বভুবন আজ চলমান। তোমার নামে তসবিহ পড়ে নীল আকাশে পাখির ঝাঁক, ভোর না হতে শুনি তাদের কণ্ঠে মুহুর মুহুড়া। আহার করাও তাদের তুমি মহাগুণিয়ান, কুল জাহানের সকলে গায় তোমার গুণগান। কুল জাহানের সকলে গায় তোমার গুণগান। আল্লাহ তুমি সর্বগুণী চিরমহিয়ান, কুল জাহানের সকলে গায় তোমার গুণগান। কুল জাহানের সকলে গায় তোমার গুণগান। কুল জাহানের সকলে গায় তোমার গুণগান।